আল্লাহ রেজায় খান যে আমাদের ইসমাইল ভাইকে ব্যাখ্যা আমাদের সামনে পরিবেশন করলেন, আশা করি আমরা তাতে উপকৃত হব। ইমান ও আকীদার ব্যাপারে যদিও অনেকে হাদিস শোনা আছে, তাদের আমাদের পরিষেবা আছে হাদিসটা। সুতরাং একটা যে শোনা জিনিস যখন নতুন করে শোনা যায় তা বারবার রিপিট হয় বা ব্রেনে নিয়ে বসে যায়, এই জন্য তা আমাদের জন্য বড় উপকারী। এখন মানে পরবর্তী যে প্রোগ্রাম তা হল আর কিছু প্রশ্ন আছে। প্রশ্ন হল বলছেন, স্ত্রীকে জন্মগ্রহণ না দিয়ে বিবাহ করলে কোরআনে তা বিধান কি? কোরআনের বিধান হচ্ছে স্ত্রীকে জন্মগ্রহণ দিয়ে বিয়ে করো। ওয়াতুন নিসা আসাতুকাতিহিন্না নিহলা। তারপরে আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেছেন যে তোমরা তাদেরকে মাল দিয়ে গ্রহণ করো। আর এখান থেকে বোঝা যায় যে মোহর দেওয়া হচ্ছে ফরজ, স্ত্রীকে মোহর দেওয়া ফরজ। যদি কেউ মোহর না দেয় তাহলে তা সেই ফরজ আদায় থেকে সে গুণাঙ্কার হবে এবং তা সেই ঋণ থেকে যাবে। এই জন্য আমরা দেন মোহরকে সাধারণত কি মোহরকে কি বলি, দেন মোহর বলি। দেন মানে কি? দেন মানে হচ্ছে ঋণ। আর স্ত্রীকে আমাদের দেশের লোকরা চালাকি করে মোহর আদায় দেয় না বলে দেন মোহর রেখেছে। হয়তো হাজার টাকা মোহর বাঁধলে এক টাকা নগদ দেয়, আর 999 টাকা বাকি কখন দেবে? দেবে না, খাঁকি। ওই বাঁধর রাতে গিয়ে পায়ে ধরে বলবো, ও আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আর বউ কি বলবে যে ক্ষমা করবো না? তাই বলে হয়। সুতরাং ওই বাসর রাতে ক্ষমা করিয়ে নেয়, এর কি ক্ষমা হয় না? আর দেখবেন কোন কোন দেশের নিয়ম আছে, স্বামী মারা গেলে পরে স্ত্রীকে লাল পেড়ে কাপড় পরিয়ে, গোসল টোসল করে লাল পেড়ে কাপড় পরিয়ে স্বামীর পায়ের তলায় ওই লাল চড়া সময় এবং হলুদ দেওয়ার সময় দাঁড় করায়। লঘু অমুকের মা, তোমার স্বামী তো মারা গেল, তোমার দেনমোহর বাকি আছে, শোধ করে দাও। কি বলে? এটাকে মাফ করে দাও। বলে না? বলে না। তখন স্ত্রী চোখের পানি ফেলতে ফেলতে কি বলবে? যে আমি মাফ করবো না। অবশ্যই পারত। ওই এক সময় আর এই এক সময় মাফ করাবার সমাজ দেখছেন কেমন, সমাজের আচরণ দেখছেন কেমন? ওই এক সময় আর এই এক সময় যে সময় কোন মহিলাকে বলবে যে আমি মাফ করতে পারবো না, মাফ করবো না, চাপ দিয়ে মহিলার কাছ থেকে মহিলাকে মহিলার মাল থেকে বঞ্চিত করা হয়, মোহর থেকে ফাঁকি দেওয়া হয়। এই দেন তার ঘরে দেন হয়েই থাকবে, ঋণ হয়েই থাকবে, তাকে কেয়ামতের দিনে আদায় দিতে হবে। তবে হ্যাঁ, যদি সত্যপক্ষে কোন স্ত্রী মাফ করে দেয়, আর ওই যে বাসর রাতে বলে না যে মাফ করে, ঠিক আছে মাফ করে দিলাম, তোমার চিন্তা যাবে না, আমি মাফ করে দিলাম, আমাদের প্রেম ভালোবাসা থাকলেই হলো। কিন্তু দু চার বছর পর যখনই আপনি আপনার স্ত্রীর সঙ্গে অসৎ ব্যবহার করবেন তখনই ওই মা বাপ হয়ে থাকবে, তখন তালাক দেন, দেখেন মজা, কোর্টে গিয়ে কেস করবে, তাই না? কেস করবে, কেস ছুটবে। সুতরাং বোঝা গেল কি যে এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, মোহর দেওয়া, মোহর দেওয়া হচ্ছে ফরজ, বুঝতে পেরেছেন? আর এই ফরজ পালন না করলে একদই হাদিসে আছে, যদি কেউ স্ত্রীর মোহর আদায় না করে মারা যায় তো কেমন দিনে সে চোর হয়ে সাক্ষাৎ করবে আল্লাহর সাথে, চোর। তারপরে সে স্ত্রী ধন চুরি করছে, তাদের সাবধান। আপনারা যারা এখনো বিবাহ করেনি তারা শিখেন, যতটুকু মোহর দিতে পারবেন চাই 500 টাকাই হোক, যদি 500 টাকা মোহর দেওয়ার ক্ষমতা থাকে 500 টাকা নগদ নগদ আদায় করে দেবেন। প্রভু তো সমাজ তো মানবে না, সমাজ তো লাখ টাকা লিখাবে। আপনি আগে চুক্তি করে নেবেন মেয়ের বাবার সাথে, আপনি কিংবা আপনার আব্বা কিংবা আপনার কোনো লোক গিয়ে সরাসরি চুক্তি করে বলবে আমরা এত টাকা মোহর দেব, নগদ দেব, এর থেকে বেশি দিতে পারবো না, মেয়ের বিয়ে দেবেন, দেন না হয় মার সালাম, ঠিক আছে? পারবে না দেখলাম, পুরুষ হলে পারবে, আর যদি হুরুষ খান তাহলে পারবে। এখন

বুঝতে পারলেন? এই জন্য এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ এবং হারাম হালালের ব্যাপার, সুতরাং সে বিষয়ে খেয়াল রাখতে হবে। বেশ, এই প্রশ্ন উত্তরটা দিন। বলছেন যে সালাম দেওয়া সুন্নত, কোন বৈঠকে বা মজলিসে বসা অবস্থায় উঠে বক্তব্য দেওয়ার পূর্বে এটা হচ্ছে সুন্নত। কোনো কোনো আপনি আমি বক্তৃতা দেবো, সবাইকে বসে সালাম দিলাম, এটা হলো প্রথম সালাম, এটা হচ্ছে সুন্নত। কিন্তু অনেক হুজুর আছেন যারা বসে মানে উঠে সালাম ফালাম দেন না, তারপরে ভূমিকা বাঁধা, ভূমিকা বাঁধার পর মুসলিম ভাইরা এইসব ভূমিকা বাঁধার পর মুসলিম ভাইরা আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা সুন্নত না সুন্নত নয়? এটা সুন্নত নয়, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আসসালামু কাবলাল কালাম, মানে সালাম হবে কালামের আগে, কালামের আগে কথাবার্তা বলার আগে সর্বপ্রথম কথাটা কি হবে? সালাম। সালাম তাই ভাই ইব্রাহিম ভাই না তারা বললাম ইব্রাহিম নতুন এসছে, হ্যাঁ ইব্রাহিম কখন এলে, কেমন আছো, ভালো আছো তো, সালাম আলাইকুম, এরকম মানে হয় না? এরকম অনেক লোকের পরে কথাবার্তা বলে ভালো মন্দ জিজ্ঞাসা করার পর বলে আসসালাম আলাইকুম, এটা হচ্ছে মানে শুনুন না, এটা শুনো না, শুনো হচ্ছে প্রথমে সালাম তারপরে কালাম, ঠিক আছে? বাকি আমি এখানে বক্তৃতা দিই, বক্তৃতা দেওয়ার জন্য বক্তৃতা বৈশাখ করলাম, অমুক অমুক কথা বলার পর বললাম আসসালাম আলাইকুম, দেখি তাহলে ঠিক হলো যে সুন্নতের খেলাফ। তার মানে আপনি যখন প্রথমে বক্তৃতায় বসবেন তখন আপনি বলবেন আসসালামু আলাইকুম, বুঝতে পেরেছেন? আপনি সালাম দিয়ে ঢোকেন, ঠিক আছে, আপনি সালাম দিয়ে ঢুকেছেন, এবার বক্তা যখন প্রথম বক্তৃতা শুরু করবে যখন বসবে তখন তো সবাইকে আপনার কাছে সালাম দিতে ঠিকই, কিন্তু অনেক এমন আছে যাকে সালাম দেওয়া হয়নি, তাদেরকে সালাম হবে, সালাম সবারই জন্য আম, বুঝতে পেরেছেন? এবার মজলিসে যখন সালাম দেওয়া হবে তখন যদি একজন উত্তর দেয় যথেষ্ট, বুঝতে পারলেন? আপনার মন্ত্রী সালাম আলাইকুম রহমতুল্লাহ, তখন যদি সবাই সালাম উত্তর দেবে।